হে সাথী, সত্য প্রকাশিত হবার পর তা গ্রহণ করতে না পারাটাই ইমানই দুর্বলতা। আসুন সে দুর্বলতা কাটিয়ে উঠে হকের উপর আমল করে এগিয়ে যাই জান্নাতের দিকে, নিশ্চয়ই এটাই মুমিনের সাফল্য। অমন হাগ বুঝি তুই হকের প্রতি আমল কেন করলি না, অমন হাগ বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না, তোর হেলায় খেলায় কাটলো জীবন হেলায় খেলায়, ও তোর হেলায় খেলায় কাটলো জীবন, একবার ভেবে দেখলি না মন, একবার ভেবে দেখলি না হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না। সমসালা তো হজ জাকাতে কফলাতি তোর সব খানাতে, সমসালা তো হজ জাকাতে সমসালা তো হজ জাকাতে কফলাতি তোর সব খানাতে, ওরে বিধান মতে ওরে বিধান মতে গড়তে জীবন সুপথ চিনেও ধরলি না, হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না, অমন হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না, তোর হেলায় খেলায় কাটলো জীবন হেলায় খেলায়, ও তোর হেলায় খেলায় কাটলো জীবন, একবার ভেবে দেখলি না মন, একবার ভেবে দেখলি না হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না। মুখে দাবি করিস মমিন পাপে ডুবে থাকলি চিরদিন, মুখে দাবি করিস মমিন, মুখে দাবি করিস মমিন পাপে ডুবে থাকলি চিরদিন, ও তোর ঈমান যেসব ও তোর ইমান যে সব লুটে নিচ্ছে কিছুই খেয়াল রাখলি না, হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না, তোর হেলায় খেলায় কাটলো জীবন হেলায় খেলায়, ও তোর হেলায় খেলায় কাটলো জীবন, একবার ভেবে দেখলি না মন, একবার ভেবে দেখলি না হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না। করলি যদি কিছু আমল ও তোর ব্যক্তি জীবন সে কেবল, করলি যদি কিছু আমল, করলি যদি কিছু আমল ও তোর ব্যক্তি জীবন সে কেবল, ওরে বৈষয়িক জীবনে নাস্তিক তুই বৈষয়িক জীবনে, ওরে বৈষয়িক জীবনে নাস্তিক তুই স্বার্থ ছাড়তে পারলি না, হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না, অমন হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না, তোর হেলায় খেলায় কাটলো জীবন হেলায় খেলায়, ও তোর হেলায় খেলায় কাটলো জীবন, একবার ভেবে দেখলি না মন, একবার ভেবে দেখলি না হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না। ছেড়ে দে তুই জুয়া চুরি বাজলো কখন বরণ ঘড়ি, ছেড়ে দে তুই জুয়া চুরি, ছেড়ে দে তুই জুয়া চুরি বাজলো কখন বরণ ঘড়ি, ওরে সবই যে তোর পড়ে রবে সবই যে তোর, ওরে সবই যে তোর পড়ে রবে বুঝেও কেনে বুঝলি না, হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না, অমন হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না, তোর হেলায় খেলায় কাটলো জীবন হেলায় খেলায়, ও তোর হেলায় খেলায় কাটলো জীবন, একবার ভেবে দেখলি না মন, একবার ভেবে দেখলি না হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না, অমন হক বুঝে তুই হকের প্রতি আমল কেন করলি না।